দৌড়ে তো গুরু জবাব দিয়ে ফেলে করে কি আল্লাহ যে সম্বন্ধের হনা এখতেলা হলে মানুষ বেশি হনা এখতেলা হলে বেগুন ফাল মারি উড়ে যাবে বেগুন ফাল মারি উড়ে যাবে হলে যে সব এখতেলা একখান জায়গার মাঝে ওয়াজ আর মজলিস হল মাশাআল্লাহ মানুষ সদুকু মালিয়ান হালিম বিষয় দিয়ে বিলাই কো বিল্লি বিলাই দে দিন হে বললে বিলার কিনারা আসতে দিয়ে দিয়ে যার গই দূরে আসতে দিয়ে দিয়ে যার গই তুই এত যে সম্মানে কেন আর كنت مع النبي صلى الله عليه وسلم في سفر عائد رسول صلى الله عليه وسلم مرفوع ديك سفر مدد عليك فبال رسول صلى الله عليه وسلم فشاق جيد وتوضع بعد الزبانين يعني رسول صلى الله عليه وسلم عاد التكين يعني الزباني دارك بعد الزبانين فلا شدي يعني وزو صرح علي نتاج يعني عرض الله نواظر اكتوالي الزبانين بعد مشي على الله حد لما نطاجه وزباله دائما داري زبانه فلجك يا الله حكم مدد دائب الله وزب مدد دائب الله يعني رسول صلى الله عليه وسلم الحرس تكيد وتوضع وزبانين ومسح على خفين سلم بعد مساق الجيل خف زيني كزوتا في النين سامر زوتا اين مدين او سامر موضا يهون خطا اذا حديث مختصر كان ارهدون خطا قال لين حديث امام مدار هدون خطا اسي يا رسول صلى الله عليه وسلم سفر مدينه بارنو ولكن او سفرت نيل الدكتور لانه كان حرام مدينه بوتوري لكن غير رسول صلى الله عليه وسلم ترى تاج لي غيرت نو بار يا غير بار لكن ذكر حاله ذكر غير أن النبي صلى الله عليه وسلم أتى سباطة قوم خلف حائط خذك أشد شمات فارام مدير زي فارد الشيد زكاة الشيد فاريان الفسالي ديوال الفسالي كياسي قمامر كان يوم وصلوك يودن دلا زكاة كان قمامر فلا دي ولا دي وصل مكوكي বহুত মসাইল بعض منشن يعني انكار مدى عايزة رسول صلى الله عليه وسلم تيه فشاب قد جدوينين طبعا حديث ده صحيح حديث مدى بيان دي رسول صلى الله عليه وسلم هدين تيه مدى فشاب قد جدوين تيان تي الله بولي يانا التوجيه هيد دير خد رسول صلى الله عليه وسلم هي وقت مدى خدا عدو مبارك مدين كسو بشتكيل بوچي اي تقوري نفاري تو يان عرقان تو وجيه ده دير خدا غما ما فالا دي فالا دين خون دلو بي مصول فارد دي لهم اكيو دي تولي هيد بولي نسي بولي غما ما بقون عايف قاور بوري بقاي ات الله بولي رسول صلى الله عليه وسلم يانا مدين تي ايري بشاك بوچي أرباد علماء ولتوجيه الدين يانا مد رسول صلى الله عليه وسلم التحاجت أرتيا يرفع شابك جديان كي الله بولي خنوك دوانش مونتو خنو حاجة مد فجدو لي ضرورة فجدو لي حارديانا كان راستوي بالله بالله بنون ذبي الله خنوك دوانش مدين ضرورة مد همها تيات فشاك راه جدي تلهي بالله يان ضرورة نوف يان بنون ذاك فان راستا তোর রাস্তা বনুন যা গোফান হিবাল্লাকার রাস্তা কুলতা আফান তাইব এন্দিল্লা নো বাজ হাজি অরদিল্লা জিমিসার ওরে ওরে মেসা হালে লাহেন্দিল্লা নো manche dekeban khoda ara to hajit hoye ken hajit hoye tholen gari tuli bar age hozor modhe khoda ara beshi hajit chore giye goi tholen hozor ahkam ar dilla hozor dukha ar dilla hozor in inshallah hozor zikr kara jabe dui hafta baade janno ek shombar edol ar ek shombar ar ek jaga inshallah ada azim lakin aid shombar noy bar baad o shombare হজর কে সুশি জিকির করা যায় বিজনিল্লাহ ইয়ার বাদে বাবার গলে বাবি বার গবানা দিন মুআল্লিবে হদ বাবুন ফিল মাদি ওয়া গায়রি মাদি জিন নিগিন ফাতালা ফানিয়ল মানসত বাইর যদি খেয়াল মধ্যে কে সুশি কিছু হতা আনিলে কিছু বিয়া সাজের হতা আনিলে কিছু গরর মানসর খেয়াল আনিলে হদুম মানসত তো হদুন ফানিয়ল বাইর ইনের জুবাই ফেলানে ইনর হুকুম কি ইনর মাসালা বাইর করি আল্লাহ বলি হাদিস বা জিকির করা যায় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন তাই হদ দিন ওবান আলী ইবনে আবি তালিব বড় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তবাই আর বেশি বড় বড় হামল ইসলাম উম্মতে গড়ে যায় রাজবর গুম আসছে মাসে আল্লাহ বাহাদুর ইয়ার বাদুর আমন আর হাড়ি না খাওয়ারে দিয়ে ফিকির লেন নিন মানুষ বেগুন কাফের দেশ মুসলমান আলিম না আবি তালিব কাফের বানাবে মুআবিয়ারে কাফের বানাবে উতারে কা যাদের না হাড়ে তারে কাফের বানাবে আলিম না আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশারত দিন জান্নতি বলি কাফের বানাবে আলিম না আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশারত দিন জান্নতি বলি কাফের বানাবে আলিম না আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশারত দিন জান্নতি বলি কাফের বানাবে আলিম না আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশার তোমার জমিন মজে বুড়া বন্ধা জিবা আছে আর হাড়ি বলা তুমি আর কেউ শহীদ গরি ওলাকে হাড়া যাই দেন কুফমারা গিয়ে ইতে হইতে হাড়ি গেলাই বললাম তাহলে মানুষ হাড়া নজা ফজ্জে সিরিগিরি তো হাড়া নজা হাড়া হন্যা গিয়ে নুন দেখা দিল তোমার বুড়া বন্ধা খারাপ বন্ধা যা আসিবার হাড়ি বললা তো দিও তার তেলুয়ার লোতে হাড়া হাই তাহলে বুড়া মানুষ আর নদে কে দিল্লা খারাপ মানুষ আর নদে কে বাদিনী Оба итмейен зикир городу тортуккан хода фора гиюни гиин. Чу холи дуню Аллах телвариян лейрин. Хадиб Аллах. Эн хуэра ханда шуру. Ходу мора унна телвар ле хайтто, э телвар ле ну хайтто. Ходу тузуге са, унна телвар ле рате олса марисе ханам гады сая. Тори алле марисе хана за. Соле ту ману шанна са торе ту еккана синсана морибар аге. Но сини ка муттин, сини арева. Али ибн Аби Талиб. خود دین کنت رجلا مذاء خود عین دل مانوش کلام دیت آت ہے فانی بشی بارد طبعا یان ایک کل دو شرم اور مسالا ولیکن یان مسال اللہ بلیارین ہم ہا ذکر گرا کرر ار مانوش کو تو بشی بارد ولی معنی مانوش بہن خراب دی اندر علامت دینو مانوش بہ شکتی بالا دی اندر علامت دی ধরো মানুষ যে শক্তি বালা দি আল্লাহ যার পুরা হায়ের আর আল্লাহ যার ওকে দেন দিলা ন জিসিম ধরো দিন বালা তাকত দে ইয়ানার আলামত খুদ কুন তু রাজুলান মাদাআন খুদ আত দেন দিলা বেশি হায়ের আলে আর আই আর আই রাখিনে পারে মানে লেতি তোর খুদ আত খতা কান সওয়াল করা হরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু فاستحييت ان اسال رسول الله صلى الله عليه وسلم لما كانت ابنته مني خد عبد شرم لقد رسول صلى الله عليه وسلم خد كان سؤال قلت كي الله خد رسول صلى الله عليه وسلم زماي تل عاي خد كان كنغرو سؤال قلت تل علماء ولي انت دار فائده كم بار قلت خد عند الله هنا زماين هور مونتا هور غشير مونتو عزت سؤال نظرن بلا عزت خدا نهن بلا هنا مشكاري গলে অন্য মুশকারি গরো হতা হলে অন্য হতা হো গুজ্জার হতা ইজ্জতর হতা ইয়ান দাস ন হয় কি আল্লাহ ইয়ান আদবর মুতরে তলে হর দে ফাস্তাহিয়ে দাত শরম লাগি ফামারতু মিকদাদ ইবনে আল আসওয়াদ মিকদাদ র হইদে হন দিলো মিকদাদ তুইলে কেন সওয়াল গসনা মিকদাদ ইবা হন না মিকদাদ ইবা দুবা আজমাই দুবা হন না দুবা হাজি ضباع بنت الزبير ابن عبد المطلب طلع علي ابن ابي طالب وركيوي ساسات بنور زمان طلع ساسات بنور زمان يولي خاص اگن اربو تروي يار بعد ایک بشر مانوشو دکی الدين مقداد رو خون رو وجه سي الدين بشر ان بڑا مدد خطا والخوب دیده خطا یان باری طبعا نئے نئے زندگی مصاحبہ المسلمان اسلام اشیل تل شریعت ہونا یہودی زمانہ دا شیوان موسیٰ علیہ السلام زمانہ دا شیوان کامل مکمل آئیر شریعت گسائن ہو دیر ایبا مطابق مورا ہم گروہ نو ہو اللہ یہود موسیٰ علیہ السلام زمانہ ریان وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ كتبنا لکالتون من كل شيء شریعت کامل مکمل جاہز زمین ایبا مطابق ہم گروہی لیکن آنا شریعت بین دلانا حد رسول صلی اللہ علیہ وسلم حضور ہم ایبا راگو تو ہم دلیو بیدیا نظانی تو لے ہم گروہ شریعت نازل ہم گروہ شریعت نازل یہ ہم مزیر خطا اجنو آئین صحابہ والے نوینیت والے زگاد زبانات اندلہ حضور سوال اللہ رسول صلی اللہ علیہ وسلم اور حرم گروہ بلجی কেঙ্গো তো পতে একজন আয়রে ইয়া রাসূলুল্লাহ একনাগরি মরহমতি আইনা মতকান সওয়াল আস দিয়া মঞ্জুর মধু শরম লাগেন হয় একনাগরি হারি গলে যেত হিদে লম্বা সওয়াল গতে গতে কজন কি আরে হিদা সওয়াল লিন জবাব দিতে দিতে বহুত টাইম গই বাদ আইয়ে আর জন ধরে সওয়াল করি বলা হিদা দোহাল আজলা আর জন ধরে আর হুদুন শিয়াত ধরে দূর তো যায় থাকি সওয়াল ইন পুরা গিয়ে নাকি গরত গইল গই উটা আসে দরজা বাজে গই কিন খোদা আত মানুষের মুন্তু সিরা ধরি বলা শরম লাগ গেনা আত হদন সওয়াল আছে তলে আলহামদুলিল্লাহ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরা না দিত লা রাতে গিয়ে লা দিনে গিয়ে হলো আমি রিনো দে সওয়াল সওয়াল আলী গা সওয়াল আলহামদুলিল্লাহ যে তিনি গিয়ে ইয়ে তলে আল্লাহ কুরআন রাইত নাযিল করে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة يا أيها الذين آمنوا أيمن دار من دول إذا ناجيتم الرسول توارد الرسول صلى الله عليه وسلم تخاص على سؤال قرار الدولة تيادي سؤال قد جمعنا سؤال قد جمعنا این زیدہ نگی تیاں دی سوال گئی تو علی ابن ابی طالب قرض دائی ایک دینار دوری لینی آنیا رہو دیا رسول اللہ اکوار دینار یا اللہ دشو سوال گری ہوں خلا آئی اللہ رستہ مدہ خورز گر آفر دیا اللہ بر بوز یا رہا نو گری گنڈ اللہ آسان گری جب دی ہی تر ایس سوال گری گرہا این خوی رسول صلی اللہ علیہ وسلم ہوتا سوال گرونا اکان دیاں تینان گتے گتے سوان حد تانت موشی گئی بعد آئی تر گلن فی تو دوڑا سیرہ ہوگی دو صحابوں آئی تر گلن میں اشفقتم ان تقدموا بین یدین جواکم صدقات توارا تو فیٹ پورے ماشاء اللہ گوری گنڈو اللہ اللہ تو اکبر اللہ تو اکبر رحمت انہ توارا تو اکبر رحمت اسے تولے اللہ یہود اللہ تو توارا تو نرہ بشی رحمت ولیکن اندلہ انہوں گج جو نبی اللہ تخفیف گوری دو فتی ایک زنہ لگا لگا لگا جلوی گمزے وہ کہیں گوری آرام گوری وہ کہیں گوری آرے حالت اردلو جر گئی تولے یا اللہ بلی زیدنی کے اندلہ آیت نازلی ہیں تولے صحابہ والے انتظار گوری تاہتے ہو گاؤں والا بڑھو آئین ہی در آسوال اللہ تل گوری گلے جو صحابہ والا کچھ ہوئی چکی اللہ خودن سوال تو شرم لگی ہی در آلہ تل سوال گوری گلے سوال گوری گلے بے گنے فائدہ تولے خطا کان مدیر مسئلہ کان ترہ دون زن بوئی رہ خطا ہوت دے شمار مقداد بے عجیب صحابی بدر اللہ رہے مدد دعا منشد پورا دکیل اگو زبیرتو ارگو زبیرر باز زیو زمجتو زبیرر ماہوں یہ دے صفیہ بنت عبد المطلب چلے ہون زبیر گورا لے رہی مقداد گورا لے آرم بے گناہ آٹھا ستا اڑت اڑت انزنوینی بلے اگو اڑت برات چلے ہون بدر اللہ رہے مدر رسول صلی اللہ علیہ وسلم اتوارا آرکی مشورہ دو ہوئے رہا مقداد ہوئے دے واللہ یا رسول اللہ زین نگی بنی اسرائیل ہوئے موسیٰ رہے تولے دوار اللہ اللہ رہے گرگا رہے انہ ہوئے ولیکن آرہ ہوئے امدہار رہے توارا رہوں دلو جل آرہ گریب اللہ آرہ جان دو انہ آرہ قربانی دو انہ تلے مقداد اللہ رہا علی بن ابی طالب لو زدنے کی مسئلہ یا انبیاس نہ ہوئی ہیں تو علم تو ایک ضرورتی نہیں مسئلہ یانا خود آرہ دنوں دنے ایڈا گاڑی لے گم نوئی بو تون زیر رسول صلی اللہ علیہ وسلم تو فصل لگوئی یانا ایڈا آدھو آرہ لے خودن مسائل مدی دورہ حلو خودن مسائل لاسل شرمر مسائلات او خاص مسائلات گاڑی نیجے بادت حقیرے خائفو رہ گلا تو زیر زانہ دمائشو تو فصل لگوئی نا وہ تو گوہت دنوں تو فصل لگوئی بارا نو ادھر دنوں دن برو برو صحابہ مقداد رد بڑھئی ہے مقداد آئے رب صلی رسول صلی اللہ علیہ وسلم اور مقداد صلی دے کنگری خدیت فسألہو مقداد سوال گجے سوال گجر نبی کی جواب دیئے سو یغسل ذکرہو و یتوضع خدیت غسل گری و شرم زکا گوڑا اور عضو بنائی بو غسل گری بو عضو بنائی بو یعنی تو کفاید حاضر او جفر مقداد آئے رہے علی اندلہ حورن ہوئی او ہنوک گا منشی اندلہ حورن ہوئی حید اللہ حد دوی بو غسل گری بو عضو بنائی بو بخاری روایت مدار دلہ حد اغسل ذکرک و توضع توار شرم زکا دوی ہو اور عضو بنائی بو تلی آنم مزے مقداد مباشرات مربوری ہوئی ہے ولی مسلم مسلم مدار کو روایت ابھی ایک کنا اشکال انی خود توضع وانضح خود انضح مانی فانی خود اندیر شک فلا دیش تو فانی شک فلا دیلے ویدار گنین ناکی گنڑا دو حلہ ہو ریر یعنی مزے اختلاف ہوگی علماء ہوئی خودون عالمون ہو دے فانی شک دیلے ویدار گوئی اور خودون عالمون ہو دے نو دعا ہو رہوں گا توی کی اللہ اختلاف ہوئی دیر اگو حدیث بخاری تر اگو حدیث مسلم و دنوا سید معنی باللہ بلے رہی تو اختلافی بے بائی باللہ بلے علماء والے خود دے نو دینیا نانا ہو رہی خوند اللہ گری آرے خود دے جسم دو بیشم مدر گونڈا دو فیلا ہو رہی خوراسی ده خورم مدن نو بیه نین نو بازنه کسی تلو شک کمار رفر ده خورت فرفان یعنی خور گونه دو فلا نه خورت مارد دون تکلیف گتا نو ها لیکن جسم گونه دو فلا خوری اما خورم مده شک کماری رو جا گوی تلو دنو حدیث دو فایده فازا تلو یعنی بالا اک حدیث اک زگر فایده ده طبعا نبا بشی اختلافی مسئله یعنی مده ولكن اجماع ده بتقولون انه شيسيان وزبان في الاديان تقول شيسيان وزبان في الاديك يلا وزبان ده قوي يا الله بلي ارهدون يعني اقوال مضي ارهدون زاقول مضي ارهدون عالمول مضاب مضي بلا بلا عالمول ولكن خطا كان يعني كي ذكره يعني هد بربلا نو وإن كان ما شاء الله عالم بلا لكن هر عالم بقوله خير تل نبيرفوان وجب نبيرفوان هني كي وني فارد هذا الله هدو من شو تكسو شيسول تاعي جاب هلا بو تري طبعا نيبا واجب غسل بس زعاج يعني تل تدي موني باير هذا ولي غورا جسم غسل هو جاك هوري تل ما نشيب النافاقو كيو ده تل لاين هو ما نشيب النافاقو كيو ده ونين الله يهد ولقد كرمنا بني آدم بني آدم رأي كرم وجيت وكريم وجيت ترى بانش ما نفاق نو ترى ما نفاق نو لك قرآن كفر نفر ترى قرآن كفر نفر يا أن الله بولي رأي عرب وحجيزات حضرت أبو هريرة الدين ايت الامي ايت الامي رأي رسول صلى الله عليه وسلم رأس دكرة لقريف عطا الشري سلام نديب الله رسول صلى الله عليه وسلم دكرة سنوه جي ইলের পানি ভাই মুসুল গ্রাম তো আসে সুন্দর করে রাস্তা দিয়ে সালাম দে হদে সাদ আগত লুকি কথা কস হেন হয়রে শরম ভাই রে হদ দি নরম হই হদ ওয়াল্লাই ইহতিলাম উলাম জনাব তো তাকিলাম ফাকুই নো হরি হদ সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইনজুস মুমিন নাফাক নো চলে মুমিন নাফাক নো ইয়াদ গুসল গরা বর দে ইন হুদুন আহকাম ইদাত আল্লাহ বলি রে يعني ان حضور فاكسا ور احكام لكن بالكل نافق جونغوي مؤمن نافق نو تبايرو دينو نافق نو يلا نافق دي بوليار انسان ور اساس نافق انسان ور اساس نافق دي دوغوي يعني طولمبا مثلا مد زبي ار متمنوش ارغ حديث وقال صحابي رواية قرد هند الله شكي إلى النبي صلى الله عليه وسلم خذوا قمن جاء رسول صلى الله عليه وسلم عن عاصم المازني تلو زيد دنك رواية قرد دين رسول صلى الله عليه وسلم ارحاسي خذوا قمن جاء شكاية الدين الرجل يخيل إليه أنه يجد الشيء في الصلاة خذوا معنو شكوا نواصري باشد رفوز باشد صويد باشد وزباكي فنح الناس لاغي معنو شبتو তো মানুষ যে বেসার নদী নুয়াস হরি মনে নহরি মনে দিলা তো যাবে নুয়াস বাইরে যাবো জুবানে ইয়াম তো রকুত সোজে মজা তুন দিলা লাগে তো কেন গরিব ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ লা ইনসারিফ মানুষ ভাই নুয়াস এরি নদীব হদুম ফাদ হদ হাদা ইসমা সাউদান আও ইয়াজিদ রিহান وسوا سايبه باغ لا الله هو ديانات هنكن هم نو باد هله مانوش بي نواس ارن ديبو ديانات هنكن يعني يا جدي आवाज نو هنه دوله او باش نو باد هله आवाज نو هنه دوله باش نو باد هله تو نواز مال تايزو كي الله با وسوسه بي ارم مانوش كي او نه نو نه زين هدو منجات دولين دوتي دوتي دوتي سريف دي دولي بار تو اي جاغو আজ্জো বাজ্জে নে ভানি নো বাজে নে তো ওয়াসওয়াসা বিয়ারাম খাড়ি ফেলাই বল্লা বলি আকবার বিয়ারাম ইয়া নতাই বল্লা খদ দিয়ান তো হনক কান হুনিলে বাদি চলেন শরীয়ত মাজে বিশেষ আসন আছে আর গো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে গমায়ে হয়ে গুরা হুয়া গোয়নি طبعا হুয়ানো আইনতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দেন দিল আদত কান দেখি فوقول دور رسول صلى الله عليه وسلم اريد انت اني لرسول صلى الله عليه وسلم حاضر حيرين غري غري غري فلاي صابا يري تول حاضر تول يري گوجا غري غري فلاي دهن تول كنا غري لوي فوهي بار ور داتر نيسي جاگا ديان اسي انا مر دولي তো জিলবাজা বাজে মিডা ফাফা এবার হদে হান্নাকাহু তামরান আজ হনো কি যদি সুন্নতিয়ান বাকি রাখে দৌলির ফুয়া গোলির হাজুরে হরি হরি হরে গুড়ি গুড়ি গুড়ি ফেলায় রে বেরে মিডা গুড়ি ফেলায় বিশ্বা গুড়ি ফেলায় লে রে ফুয়াইবার ও র দাহন নিছে ডলি দিরে ইয়ান সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়ি আর দে তুল সাহাবা ওলিয়া ইয়ান তে ফুয়াইন আর তারা গোগুর ভাতা যে জিন্দগি হালত বেশি সাপ তকিল দুঃখ তকিল চলে হিতা রাখি গত ফুয়াইন লিয়ারে গত বাইরে তো ওয়াজ বুঝা যে দরস মদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুয়াইন ফুয়াইন লেন গুরাগিন কুল লিয়ারে ফুয়াইন লিয়া দে তো গুল কুল লিয়াইন দে ফুয়াইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লো যে সাদি ফলনা রিবল যে সাদু বারি বল যে সাদু বারি বল তো চলে ফুয়াইন নি কুল ললে বাহাইন দে খুশি হই হেড়া হদু নেই ইতলে ইন তো করে কি করে হদে ফাতিমা উম্মু কাইস বিনত মিহসান এমন ইয়া হুয়াই বাইয়ের ইবা উকাশা তো বিন মিহসান বইনা উকাশা জিবা হত্তর হাজার মানুষের মহাদি দেবী আল্লাহ দুয়া মাগিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া মাগিল হদে ইবাই হদে আত গফওয়ালিয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান নি লাম ইয়াকুল আত-তাআম আজ হুয়াই বাইয়ের হানানো হা ইয়ানি দুদর হুয়া আননি দেশমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মজল ইয়ে ফাবাল আলা সৌবি ফুয়াই ফাশাক করে দিবেন তুই হন কেন আর আলহামদুলিল্লাহ গুশ হইম বল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুনো ফুহিবা তিলি দিয়ে বাদে হানি হজন লেরে ইয়ামদে ফানাদাহু আলা সাউবিহি ওয়া লাম ইউগাসসিলহু দুই নো ফালা ইনমা ফানি আইরে ফালা দি তো ফানি ফালা দি লে ওই যে বই নে তো দুয়া না হতে নে হশড়া না হতে নে হদ ন ন হশড়ে ইনমা ফানি আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ফালা দি আরব্য হাদিস হযরত আয়েশা হদ রাদিয়াল্লাহু আনহা হদ উদিয়া বি সাবিয়িন উগফওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুলত লয়রার নবীন দারি কষা করে দে ফেলে ফাদা বিমাইন ফাতবাহু ইয়া ফানি মাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানি দিয়ার জিয়ান তো কষা করে জিয়ান তো ফানি ডালি দিন ফানি দাস সব করে ফেলে ইনদিল্লা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইন দি তুলিয়ান মাজিদ হুদুন উলামা ওয়ালা হুদিন মরত ফুয়ার ফেশাব লিয়ারে জের ফুয়ার ফেশাব লিয়ারে ফুয়ান যদি দুধর দেওলি কেল আজ হানানো হা দেওলি আজ দুধ দেওলি কেল দুধ হলে গেজা আজ মার গেজা দুধ তাহলে দুধর ফুয়াইন হলে আলক মশালা আম্মা দুনিয়াদারি তো কেসু হারে আলক মশালা আর বাজ উলামা ওয়ালা হুদে হদ মরত ফুয়ান লিয়ারে জের ফুয়ান লিয়ারে ফরক মরত ফুয়ান দের পেশাব মজে ফানি দিফাল আলি পুরে জাগো দি জের ফুয়ান দের পেশাব মজে দোয়া ফরে কি আল্লাহ হদ জে মরত ফুয়ান দের ইন ফাতাল আমিকা জের ফুয়ান দের পেশাব কানা গন আমিকা ওয়াল্লাহু আলাম খেঙ্গুরি হইয়ান কি ডাক্তারি মশালা দেনেন খেন্দে ওয়াল্লাহু আলাম হদগুন আলেম হলো হই যাত দে জের ফান্দরিন দোয়া হরেন মরত ফান্দরিন ফানে ডালে দি দে উজা কই কি আল্লাহ ফাতাল মিক্কা দে আল্লাহ ইয়ার বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইনকার ন করেন তলে আম ফুয়াই বানি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলম মদে দি ফজেদে বাফে ফুয়াই বানি আর বাজ মানছে আন আর দিল্লা বুঝি বই দেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেদায়েত করে ইনশাআল্লাহ এদিন রবিবারে মসজিদ আবু হানিফা মাদিন তফসীর মাদি আরা আদম আলাইহিস সালামের কিসসা হোসি আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এদিন হফতা মাদিন মসজিদ আবু হানিফা মাদি রবিবারে দলাইম বাদিন দুই হফতা বাদে মসজিদ মাদি আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ দলাইম বাদে তাকমিলা করিম হাদা আল্লাহু আলাম সুবহানাক আল্লাহু বিহামদিক نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك وصلى الله وسلم وبارك على سيدنا وحبيبنا محمد واله وصحبه اجمعين